والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনা বিদআত সম্পর্কে, বিদআত নিয়ে। বিদআত কাকে বলে, বিদআত এর প্রকারভেদ ইত্যাদি। প্রথমত বিদআতের অর্থ কি, বিদআতের মানে কি, বিদআত কাকে বলে ইত্যাদি। বিদআত শব্দটি বিদআন বা দাল আইন থেকে গৃহীত হয়েছে বা গঠিত হয়েছে। আবিধানিক অর্থে বিদআত বলা হয় এমন আবিষ্কার ও উদ্ভাবনকে যার পূর্বে কোন প্রকার দৃষ্টান্ত ছিল না। তার মানে দৃষ্টান্তহীন আবিষ্কারকে, আর আবিষ্কার মানে হচ্ছে নতুন উদ্ভাবন করা। আবিষ্কার মানে হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করা। হ্যাঁ, নতুন কিছু উদ্ভাবনের নামই হচ্ছে বিদআত। এটা অভিধানগত অর্থে। অভিধানে বিদআত কাকে বলা হয়, যদি বলা হয় এটা বিদআত, বিদআত মানে কি, নতুন কাজ, আগে ছিল না বর্তমানে হয়েছে, উদ্ভট ভাবে হয়েছে, ভূমিফোর ভাবে হয়েছে, আচানক হয়েছে, হঠাৎ হয়েছে, আকস্মিক হয়েছে, আগে ছিল না, এটাকে বলা হয় বিদআত। যেমন কোরআন মাজিদের শব্দটি নব আবিষ্কারের অর্থে ব্যবহার করা হয়েছে। রাব্বুল আলামিন বলেন, বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, মহান আল্লাহ আসমান জমিনের আবিষ্কর্তা। বাদিয়ে মানে আবিষ্কর্তা, তার মানে আসমান জমিন আগে ছিল না, সেই আসমান জমিনকে মহান আল্লাহ নতুনভাবে সৃষ্টি করলেন, উদ্ভাবন করলেন। তারপরে আল্লাহ বলেছেন, কুল মা কুনতু বিদআ মিনার রুসুল, তিনি তার নবীকে বলছেন, নবী তুমি বলো যে আমি তোমাদের নতুন রসুল নই, মানে আমার পূর্বীয় বহু রসুল এসেছিলেন, আমি নতুন নই। তারপর বোঝা গেল যে আগে যা ছিল না তা নতুন করে হওয়ারই নাম হচ্ছে বিদআত। আরবি ভাষায় বলা হয় ইবতাদা ফুলানুন বিদআত, অর্থাৎ অমুক ব্যক্তি পূর্বের কোন দৃষ্টান্ত বা উদাহরণ ছাড়া কোন নতুন তরিকা বা পন্থা আবিষ্কার করেছে। এ হল মোটামুটি আবিষ্কারের অর্থে আবিধানিকগত বা অভিধানগত অর্থ। এবারে নতুন আবিষ্কার দুই প্রকার হয়ে থাকে। প্রথম প্রকার হল পার্থিব্য ও জাগতিক বিষয়ে কোন আবিষ্কার, এটাকে আবিধানিক অর্থে বিদআত বলা হলেও শরীয়ত অর্থে, শরীয়তগত অর্থে বিদআত নয়। যেমন নিত্য নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবন সমূহ আমাদের সামনেই কত রকম আছে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন মোবাইল, এই যে মাইক্রোফোন, এই যে ইন্টারনেট, এই যে কম্পিউটার, এই যে সমস্ত কিছু কি, এগুলো, এই যে সামনে এসি আছে, সবগুলো হচ্ছে বিদআত, যা আগে ছিল না, কোন নমুনায় ছিল না, নতুন করে যে আবিষ্কার হয়েছে এই আবিষ্কারগুলোকে বিদআত বলা হয়। কিন্তু শরীয়তি অর্থে বিদআত বলা যায় না, নতুন আবিষ্কার এগুলো, কিন্তু শরীয়তের অর্থে কি বলবেন যে এটা নাজায়েজ, এটা ব্যবহার করা নাজায়েজ, মোবাইল ব্যবহার করা নাজায়েজ, আল্লাহর নবী মোবাইল ব্যবহার করেননি, অথবা আমাদের মোবাইল ব্যবহার করা চলবে না, হুজুর আপনি বসে বসে মাইক্রোফোনে কথা বলছেন, ইন্টারনেটে কথা বলছেন, হুজুর কি বলেছেন আপনি কেন বলছেন, এত বিদআত। আল্লাহর নবী চশমা পড়েছেন, আপনি চশমা পড়ে আছেন, এত বিদআত। আল্লাহর নবী কি ক্যামেরা ব্যবহার করেছেন, আপনি করছেন, আপনার দৃষ্টিও বিদআত। এসি আর এসিতে বসে আছেন, এসি ব্যবহার করছেন, এটা তো বিদআত বলা যাবে না। শরীয়ত কথে, শরীয়তগত অর্থে এগুলো বিদআত নয়। ঘড়ি পরা, ঘড়ি পড়ে আছে, ঘড়ি পরা বিদআত না। মসজিদে ঘড়ি রাখা বিদআত, মাইক্রোফোন রাখা বিদআত না, এসবগুলো বিদআতের না, শরীয় বিদআতের পর্যায়ে পড়ে না। তবে পার্থিব্য বিদআত, যাকে আবিধানিক অর্থে বিদআত বলা হয়, সেই বিদআতের পর্যায়ে পড়ে। আবিধানিক অর্থে যে বিদআত আছে সেই অর্থ হযরত উমর একবার ব্যবহার করেছিলেন। কিরকম, যখন বিক্ষিপ্তভাবে লোকেরা তারাবি পড়ত, আল্লাহ হযরত উমর করলেন কি, একজন ইমামের পিছনে সবাইকে তারাবি পড়তে আদেশ করে একটা জামাত মানে প্রতিষ্ঠা করলেন। দিয়ে যখন পড়লেন তখন বললেন, নেমাতিল বিদআতু হাযিহি, এটা একটি সুন্দর বিদআত, এটা একটি সুন্দর বিদাত, হ্যাঁ এটা একটি সুন্দর বিদাত, তার মানে এটা বিদাত, এই বিদাত অর্থে কি, এটা হচ্ছে আবিধানিক অর্থে বিদাত, মানে এটা নতুন একটা আবিষ্কার, কিন্তু এই আবিষ্কারটা যে হলো এটা খুব সুন্দর। আর তার মানে বোঝা গেল যে বিদাতের তারা দুটো ভাগ আছে, একটা সুন্দর আর একটা অসুন্দর, এই জন্য ওরা ভাগ করে বিদাতের সাইয়া আর বিদাতের হাসানা। এই ভাগ ঠিক না ভুল? ভুল যদি হলো তাহলে ওমার যে বললেন নেমাতে বিদাত হাজ, এটা সুন্দর বিদাত, তার মানে অসুন্দর বিদাত আছে, কিন্তু না, ওমর রাজিয়াল্লাহু তাআলার অর্থে যে বিদাত বলা হয়েছে সেটা হচ্ছে আবিধানিক অর্থে। তার কারণ জামাত করে তারাবির নামাজ পড়া বিদাত নয়। ওমারও জানতেন যেহেতু হযরত করিম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত করে তারাবির নামাজ পড়েছেন, সুতরাং এটা এই অর্থ ছিল না ওমারের যে এটা শারীরিক বিদাত, বরং কিসের বিদাত, আবিধানিক অর্থে বিদাত, যে আমি একটা নতুন কাজ করলাম সেটা কি বিদাত, মানে নতুন কাজ, কিন্তু ওই শরীর বিদাত নয়, কারণ শরীর বিদাত নয় কেন, যেহেতু তার দলিল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই, তিনি জামাত সহকারে নামাজ পড়েছেন, সুতরাং শরীর বিদাত হতেই পারে না, এটা হচ্ছে আবিধানিক অর্থে বিদাত, যেহেতু তিনি নতুন করে আবার আবিষ্কার করলেন বা জামাত প্রতিষ্ঠা করলেন। সুতরাং বিদাতে হাসানা বা সাইয়া হওয়ার দলিল এখানে নেই। আর বিদাতে আর বিদাতকে এইভাবে দুই ভাগে ভাগ করা, যে কোনো বিদাত, বিদাত প্রত্যেক কাজ যাকে বিদাত বলা হয়েছে, ভালো না খারাপ, ভালো কাজ, ভালো কাজ ছাড়া বিদাত বলা হয় না, খারাপ কাজ হলে তাকে হারাম বলা হবে, কাজটা যদি খারাপ হয় তাকে কি আর তাকে কি বিদাত বলা হয় না, কাজ খারাপ হলে তাকে হারাম বলা হবে, না যায় হারাম বলা হবে, অবৈধ বলা হবে, ভালো কাজ করলেই তাকে বিদাত বলা হয় যার কোনো দলিল নেই, দলিলবিহীন কোনো ভালো কাজ করলেই তাকে বিদাত বলা হয়, যার কোনো দলিল নেই সেই কাজ করলে সেটা ভালো কাজ, ভালো কাজ, উদাহরণ থেকে আরো বুঝতে পারবেন। সুতরাং হযরত তোমাদের এই কথা ছিল কি, আবিধানিক অর্থে বিদাত, শরীয়ত অর্থে বিদাত নয়। সুতরাং যারা বলে যে বিদাত পড়া বিদাত, তাহলে তোমার ঘড়ি পড়া কেন, না আল্লাহ নবী যদি ছিল না, তাহলে ঘড়ি পড়া বিদাত কেন, না আল্লাহ নবী যদি ছিল না, সে বিদাতের অর্থ বোঝে না। অনেক হুজুর দেখবেন এরকম তর্ক করে, যখন আপনি তাকে বলবেন এটা বিদাত, তখন হ্যাঁ এটা বিদাত, তাহলে তোমার ঘড়ি পড়া বিদাত কেন, না আল্লাহ নবী তো ঘড়ি পড়েননি, এটা যদি বিদাত হয় তাহলে আল্লাহ নবী তো প্লেনে চড়েননি, তো প্লেনে চড়াও বিদাত, তাহলে জানবেন চোখ বন্ধ করে যে সে নিজেকে বোকার পরিচয় দিচ্ছে, কারণ সে বিদাতের অর্থই বোঝে না যে বিদাত কাকে বলে, তাই এই রকম মানে তর্ক করে তর্কের খাতিরে আপনাকে বুঝাতে চাচ্ছে যে এটা বিদাত যদি হয় তাহলে তোমারটাও বিদাত, অথচ তা নয়। দ্বিতীয় শ্রেণীর যে বিদাত সেটা হচ্ছে দীন ও ইসলামের ক্ষেত্রে নব আবিষ্কার, শরীয়তের এ ধরনের নব আবিষ্কার হারাম, আবিষ্কার করাটা কি হারাম, কারণ দীন ইসলামের মূল নীতি হল তাওকিফি, তাওকিফি মানে আপনাদেরকে একদিন কি বলেছিলাম, তাওকিফি মানে কি বলেছিলাম মনে আছে, তাওকিফি মানে প্রমাণ সাপেক্ষ, এখানে কি লিখেছে দেখেন, নির্ভরশীলতা, নির্ভরশীলতা না প্রমাণ সাপেক্ষ, প্রত্যেকটা ইবাদত দিনের যে কোনো কাজ প্রমাণ সাপেক্ষ, তার মানে তার দলিল চাই, প্রমাণ চাই, প্রমাণ ছাড়া যুক্তি ছাড়া দিনের কোন কাজ হতে পারে না, দলিল ভিত্তিক যা কোরআন ও সুন্নাহ বা হাদিসের প্রমাণের প্রতি মুখাপেক্ষী, প্রমাণ সাপেক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা নাহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই বিষয়ে, আমাদের এই বিষয়ে মানে শরীয়তের বিষয়ে, তার মানে দুনিয়ার বিষয়ে নয়, আর যে ব্যক্তি আমাদের এই বিষয়ে নতুন কিছু আবিষ্কার করবে, ফাহুয়া রাদ, তা হচ্ছে প্রত্যাখ্যাত, বর্জনীয়, তা গ্রহণযোগ্য না, দিনে তা গ্রহণযোগ্য না, যেহেতু দিন হচ্ছে পরিপূর্ণ। মহান আল্লাহ কি বলেছেন, আলে আমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, অতএব পরিপূর্ণ দিনের সাথে আর কোন অতিরঞ্জন অতিরিক্ত করার কোন অবকাশ নেই, পরিপূর্ণ দিন, পরিপূর্ণ অসম্পূর্ণ নয়। এখন যদি বলে না এটা তো খুব ভালো কাজ হুজুর, এই ভালো কাজ কি আল্লাহ নবী জানতেন না, অথচ আল্লাহ বলছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আপনি কি নতুন করে সংযোজন করতে চান দিনের মধ্যে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ছিদ্র পথ বন্ধ করে দিয়ে বলেছেন যে ব্যক্তি নতুন কোন আবিষ্কার করবে তা হচ্ছে বর্জনীয় প্রত্যাখ্যাত। দ্বিতীয় রেওয়ায়েতে আছে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোন আমল করবে এমন কোন কাজ করবে যাতে আমাদের কোন নির্দেশ নেই কোরআন ও সুন্নাহর কোন নির্দেশ নেই তা হল কি প্রত্যাখ্যাত বর্জনীয় হবে না তা গ্রহণ করা হবে না। তাহলে আমাদের এই বিষয়ে এই বিষয়ে মানে কি শরীয়তের বিষয়ে। সুতরাং দুনিয়ার কোন বিষয়ে যদি কেউ কিছু করে তা কি দেখার ব্যাপার আছে না। আপনি নতুন করে চাষের পদ্ধতি আবিষ্কার করুন সেখানে আল্লাহ নবী বলবেন না যেটা বিদাত। একবার আল্লাহ নবী বলেছিলেন না মদিনাতে, মদিনাতে ওই যে মোজারেইনরা চাষিরা খেজুরের তাবির করে পরাগ মিলন সংশোধন করে খেজুরের ফলন বাড়ায়, ওই যে পুরুষ খেজুরের মোচা নিয়ে এসে মাদা খেজুরের মোচার সঙ্গে মিলন সংশোধন করলে কি হয় খেজুরটা মোটা হয় ফলন বেশি হয়। এই পদ্ধতিতে মদিনার চাষিরা খেজুরের ফলন বাড়াতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে একদিন বললেন যে এটা তো এই জন্য কি জন্য করছো, এটা না করলেও তো হয়, আল্লাহ তাআলা যে ফসল দেবেন তাই দেবেন। করলেন না, মদিনাবাসী ছেড়ে দিলেন। সাহাবা দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ দেখেন, আল্লাহ নবী বলেছেন খালাস কোন ব্যাপারই নাই। ওই যে আল্লাহ নবী একদিন নামাজ পড়তে পড়তে জুতো খুলে ফেলে দিলেন, সাহাবা সবাই জুতো খুলে ফেলে দিলেন, প্রশ্ন নেই মনের ভিতরে কোন প্রশ্ন নাই যে কেন করবো কেন ফেলবো। আল্লাহ নবী বললেন যে আমি জুতো ফেললাম এই জন্য যেহেতু জিবরীল আমাকে খবর দিয়েছেন জুতোতে ময়লা আছে নোংরা আছে তাই আমি ফেলে দিয়েছি। তোমরা তোমাদের জুতো কি নোংরা ছিল, তোমাদেরকে কে খবর দিল? আল্লাহ নবী আপনাকে দেখলাম ফেলতে তাই আমরাও ফেলে দিলাম। আল্লাহ নবী মানা করলেন বা এরকম বললেন যে না করলেও তো পারো, তখন সাহাবীরা কেউ তাবির করলেন না। পরের বছরে দেখা গেল খেজুর হয়ে গেছে ছোট ছোট ফলনে কম, খেজুরের ফলন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি ব্যাপার তোমাদের এবছরে ফসল কম কেন? তখন সাহাবারা বললেন আল্লাহ রাসূল যে আপনি মানা করলেন তাবির করতে, ওই যে পরাগ সংশোধন করতে আপনি নিষেধ করেন নাই মানে এইভাবে বললেন তো আমরা করলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আনতুম আ'লামু বিদুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়ার বিষয়ে তোমরা বেশি জানো, আমি যখন শরীয়তের কোন বিষয়ে খবর দেব তখন তা গ্রহণ করে নিও। আর দুনিয়ার বিষয়ে খবর দিলে সেটা আমার ভুলও হতে পারে, দুনিয়ার বিষয়ে খবর আমার ভুলও হতে পারে। যেমন বদর যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধ করতে গেছিলেন, যুদ্ধ করতে যাওয়ার নিয়ম ছিল না কিন্তু শেষকালে যুদ্ধ ঘটে গেল। আল্লাহর নবী যেখানে জায়গা নিলেন, জায়গা যেখানে নিলেন মানে যেখানে শিবির গাড়লেন মানে সেখানে অবস্থান করলেন, সেই জায়গাটা এমন যে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনার ওহীপ্রাপ্ত জ্ঞানের মাধ্যমে এই স্থানটা আপনি এখতিয়ার করেছেন নাকি স্ট্র্যাটেজি তার মানে যুদ্ধের যুদ্ধনীতি ব্যাপারে আপনি নিজের ইজতিহাদে বা আপনার নিজস্ব রায়ে এই এই জায়গাটা এখতিয়ার করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না আমি যুদ্ধনীতি অবলম্বন করে এই জায়গাটা অবস্থান করেছি। আর রাসূলুল্লাহ তাহলে আমি বলছি যে এই জায়গাটা অবস্থান না করে ওই জায়গাটা যদি অবস্থান করেন ওখানে পানির ঝর্ণা আছে ওই ঝর্ণাগুলো আমরা দখল করে নিলে পরে মুশরিকরা পানি পান করতে পারবে না। যদি আল্লাহ রাসূল বলতেন যে না ওহী প্রাপ্ত ওহীর মাধ্যমে হয়েছে তাহলে সাহাবি কিছু বলতেন না, যখন বলে যে না এটা আমার নিজস্ব রায় তখন সাহাবি কি বললেন তাহলে আমি বলছি ওখানে গেলে ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবার কথা মেনে নিলেন, দুনিয়ার ব্যাপারে মানতেন মেনে নিতেন, কারণ দুনিয়ার ব্যাপারে সমস্যা নেই, দুনিয়ার ব্যাপারে আল্লাহ নবীর ভুল হতে পারে কিন্তু শরীয়তের ব্যাপারে ভুল হওয়ার কোনো অবকাশ নেই যেহেতু তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমার এই বিষয়ে তার মানে শরীয়তের বিষয়ে যদি কেউ কিছু নতুন আবিষ্কার করে তাহলে সেটা বিদাত, আর দুনিয়ার বিষয়ে যা তোমরা আবিষ্কার করবে কোন সমস্যা নেই, যেটা উপকারী সেটাই তোমরা আবিষ্কার করতে পারো তাতে দিনের কোন ক্ষতি হবে না, বরং অনেক দিন বিষয়ে দুনিয়া বিষয়ে আবিষ্কার দিনের জন্য উপকারী। যেমন আমাদের কম্পিউটার কতদিনের কাজে লাগছে, এক সেকেন্ডের মধ্যে হাজির বের করে তাই না, এক সেকেন্ডের মধ্যে কোরআনের আয়াত বের করে দেওয়া হচ্ছে, কোথায় হাফেজ দেখতে কোথায় কত কষ্ট হতো, এখানে কোনো হাফেজ নেই দেখেন এক সেকেন্ডের মধ্যে আপনাকে আয়াত বলে দেবে আয়াতটা কোথায় আছে। দিনের বিষয়ে এই যে আমাদের মাইক্রোফোন কত কাজে লাগছে, মসজিদে এখন মাইক্রোফোন অমুসলিমদের তুলনায় মুসলমানরাই বেশি মাইক্রোফোন ব্যবহার করছে। এইভাবে ইন্টারনেট বলুন আর যাই বলুন, কাফেররা আবিষ্কার করছে আর ব্যবহার করছে কারা? মুসলমানরা। জরুরি নয় মুসলমানরা আবিষ্কার করবে, আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলমানদের খেদমত করার জন্য সৃষ্টি করেছেন, বাধ্য করে দিয়েছেন যে তোমরা আবিষ্কার করো, আর ফায়দা উঠবে কারা? মুসলমানরা। যেহেতু দুনিয়া হলো কাফেরদের আর আখেরাত হলো মুসলমানদের, এটা নির্দিষ্ট। তবুও আমরা বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুসলমানরা পিছিয়ে আছে দুনিয়ার ব্যাপারে, দিনের ব্যাপারে তো আছেই, তাদের দিনও নেই আর দুনিয়াও নেই, আফসোস। সুতরাং দিনের ব্যাপারে যারা অগ্রসর, তারা যদি দুনিয়ার ব্যাপারে অগ্রসর না হতে পারে তাতে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমরা দিন পেলে আর কিছু চাই না, যেহেতু যেহেতু আখেরাত হচ্ছে আল্লাহ খায়রুম ওয়া আবকা, খায়রুম ওয়া আবকা, আখেরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। কিছুদিন পর আমরা দুনিয়া থেকে বিদায় নেব, সে দুনিয়াতে নাই বা পারলাম আবিষ্কার করতে, নাই বা পারলাম, কিন্তু আবিষ্কার আবিষ্কৃত জিনিস আমরা ব্যবহার করতে পারছি, এটা মহান আল্লাহর একটা বড় একটা বড় নিয়ামত যে মুসলমানরা সেই সমস্ত জিনিসকে দিনের খাতিরে ব্যবহার করছে, আবিষ্কার করছে, ব্যবহার করছে।